পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক আইন, ডক্টর মিজানুর রহমান। চ্যাপ্টার 12, বহিঃসমর্পণ, এক্সট্রাডিশন, পেজ 131। সাধারণত প্রত্যেক রাষ্ট্র তার ভূখণ্ডের অভ্যন্তরে বসবাসকারী ব্যক্তির উপর উহার সম্পূর্ণ এখতিয়ার প্রয়োগ করতে পারে, কিন্তু বিশেষ কিছু পরিস্থিতির ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি অপরাধ করে অন্য রাষ্ট্রে পালিয়ে যায়, তখন ওই ব্যক্তির উপর তার রাষ্ট্রের কোনো এখতিয়ার প্রয়োগ করারই অবকাশ থাকে না এবং ওই অপরাধের বিচার প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই পরিস্থিতি নিঃসন্দেহে বিশ্ব মানবতার ও অন্য শান্তি শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। আর এরূপ অবস্থায় শান্তি রাষ্ট্রসমূহের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উক্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব। উক্ত প্রকার অপরাধীদের বিচার ও শান্তি প্রদানের জন্যই আন্তর্জাতিক আইনে একটি মূলনীতি গৃহীত হয়, যা বহিঃসমর্পণ বা এক্সট্রাডিশন নামে খ্যাত। সাধারণভাবে অপরাধীর বহিঃসমর্পণ বলতে আন্তর্জাতিক আইনের অধীনে দুটি রাষ্ট্রের মধ্যে সন্ধি চুক্তির শর্ত মোতাবেক বা পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে এক রাষ্ট্রের পলাতক অপরাধীকে অপর রাষ্ট্র কর্তৃক তার নিজ রাষ্ট্রের আইনসঙ্গত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর বা সমর্পণ করাকে বোঝায়। এক কথায়, কোনো রাষ্ট্রে পলাতক কোনো অপরাধীকে তার নিজ রাষ্ট্রের কর্তৃপক্ষের নিকট সমর্পণ করাকে অপরাধীর বহিঃসমর্পণ বলে। এই পদ্ধতিতে অপরাধীর অনুপস্থিতিতে শাস্তি হওয়ার পরেই অভিযুক্ত ব্যক্তিকে ফিরিয়ে আনার দাবি করা যায়। মূলত অসংগঠিত অপরাধের ওপর সমর্পণকারী রাষ্ট্রের এখতিয়ার না থাকলেই বহিঃসমর্পণের প্রশ্ন দেখা দেয়। বহিঃসমর্পণ ব্যবস্থা গুরুতর অপরাধ দমনে আন্তর্জাতিক সহযোগিতারই বহিঃপ্রকাশ। প্যারা, প্রখ্যাত আইনবিদ জে জি স্টার্ক STARKE তার গ্রন্থে বহিঃসমর্পণ সম্পর্কে বলেন যে, বহিঃসমর্পণ শব্দটি এমন একটি সব পদ্ধতিকে নির্দেশ করে যার দ্বারা কোনো চুক্তির অধীনে একটি রাষ্ট্র অপর কোনো রাষ্ট্রের অনুরোধে ফৌজদারি অপরাধে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত ব্যক্তিকে অনুরোধকারী রাষ্ট্রের আইন অনুযায়ী বিচারার্থে সমর্পণ করে। কোনো অপরাধীকে সাজাবিহীন রাখা উচিত নয়, সেজন্যই আন্তর্জাতিক আইনে এই নীতিটির বিধান রাখা হয়েছে। প্যারা, তার মতে দুটি কারণে বিভিন্ন দেশের মধ্যে অপরাধীকে বহিঃসমর্পণের ব্যবস্থা গড়ে উঠেছে। প্রথমত, সভ্য জগতের রাষ্ট্রসমূহের প্রত্যাশা হচ্ছে যে কোনো অপরাধীকে শাস্তিবিহীন যেতে দেওয়া উচিত নয়। অপরাধী অবশ্যই আশ্রয় গ্রহণকারী রাষ্ট্র কর্তৃক শাস্তি প্রাপ্ত হবে, অথবা অপরাধীকে অবশ্যই ওই রাষ্ট্রের কাছে সমর্পণ করতে হবে যে রাষ্ট্র তার শাস্তি দিতে পারবে। দ্বিতীয়ত, যে দেশে অপরাধ সংঘটিত হয়েছে সেই দেশে হবে অপরাধীর বিচার হবার জন্য প্রকৃত স্থান, কেননা অপরাধীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের সুবিধা সে দেশেই পাওয়া যাবে। এরূপ পলাতক অপরাধীর সমর্পণ সাধারণত বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পাদিত সন্ধি চুক্তির শর্ত মোতাবেক নিয়ন্ত্রিত হয়ে থাকে। অনুরূপ কোনো সন্ধি চুক্তির অবর্তমানে অথবা পলাতক অপরাধী সমর্পণ বা হস্তান্তর সম্পর্কিত কোনো শর্তের অবর্তমানে অপরাধীকে সমর্পণ করা বা না করা সংশ্লিষ্ট রাষ্ট্রের ইচ্ছার উপরে নির্ভরশীল। কোনো পলাতক অপরাধীকে সমর্পণ বা প্রত্যর্পণ সম্পর্কিত বিষয়কে আন্তর্জাতিক আইনের সৌজন্যমূলক ব্যাপার বলে বিবেচনা করা হয়। অর্থাৎ কোনো রাষ্ট্র এইরূপ পলাতক অপরাধীর প্রত্যর্পণ সম্পর্কিত বিষয়কে অধিকার হিসেবে দাবি করতে পারে না। বহিঃসমর্পণ চুক্তি আন্তর্জাতিক আইনে এমন কোনো বিধান নাই যা দ্বারা কোনো রাষ্ট্রকে বহিঃসমর্পণে বাধ্য করা যায়, কিন্তু একটি রাষ্ট্র বহিঃসমর্পণ করলে অন্য রাষ্ট্র তা গ্রহণ করবে। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রসমূহের মধ্যে বহিঃসমর্পণ চুক্তি না থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো রাষ্ট্র অপরাধীকে বহিঃসমর্পণ করতে বাধ্য নয়। এই চুক্তি দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক হতে পারে, তবে দ্বিপাক্ষিক চুক্তি বেশি হয়ে থাকে। প্যারা, যদি কোনো রাষ্ট্রে বহিঃসমর্পণের কোনো চুক্তি না থাকে এবং উক্ত রাষ্ট্র যদি বহিঃসমর্পণ করতে চায়, তবে আন্তর্জাতিক আইনে সেই রাষ্ট্রকে কোনোভাবে বাধা দিতে পারে না। উক্ত বিষয়ের ওপর প্রতিষ্ঠিত একটি মামলা হচ্ছে ফ্যাক্টর ভার্সাস লুবেনহেমার LAUBENHEIMER 290 US 276 1933। বহিঃসমর্পণ সংক্রান্ত নীতির উপর 1933 সালে মন্টে ভিডিও ট্রিটি স্বাক্ষরিত হয়। এই ট্রিটিতে বলা হয় যে বহিঃসমর্পণের চুক্তি থাকলে একটি রাষ্ট্রের যেমন অধিকার জন্মে অপরাধীকে ফিরিয়ে নেবার দাবি করার, তেমনি অন্য একটি রাষ্ট্রের উপর দায়িত্ব অর্পিত হয় বহিঃসমর্পণ করার জন্য। বৈশিষ্ট্য বা উপাদান প্রচলিত আন্তর্জাতিক আইন কখনো বহিঃসমর্পণের বাধ্যবাধকতা সৃষ্টি করেনি, যদিও এটি বেশ পুরনো ও গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি সবসময়ই দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে নিয়ন্ত্রিত হয়েছে। বিভিন্ন রাষ্ট্রসমূহের মধ্যে সম্পাদিত অসংখ্য দ্বিপাক্ষিক চুক্তির শর্তাবলী থেকে বহিঃসমর্পণ সংক্রান্ত বিভিন্ন সংক্রান্ত কিছু অভিন্ন নীতিমালা সম্পর্কে অবহিত হওয়া যায়। একটি বহিঃসমর্পণ চুক্তির মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্য থাকলে বহিঃসমর্পণ নীতি কার্যকর হবে। এক বই সমর্পণযোগ্য অপরাধের সংজ্ঞা, এক্সট্রাডিটেবল অফেন্স, গুরুতর অপরাধ যেমন হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি, সন্ত্রাস, নারী ও শিশু পাচার, অবৈধ মাদক দ্রব্য ব্যবসা, হাইজ্যাক ইত্যাদি বই সমর্পণের যোগ্য অপরাধ, অর্থাৎ যে অপরাধের জন্য বই সমর্পণ চাওয়া হয় তা মারাত্মক গুরুতর হতে হবে। দুই, দ্বৈত অপরাধের নীতি, প্রিন্সিপাল অফ ডাবল ক্রিমিনালিটি, যে অপরাধের জন্য বই সমর্পণ করা হবে তা এখতিয়ার প্রয়োগকারী ও সমর্পণকারী উভয় রাষ্ট্রেই অপরাধ বলে পরিগণিত হতে হবে, এটা দ্বৈত অপরাধিত্ব নীতি, প্রিন্সিপাল অফ ডাবল ক্রিমিনালিটি নামে খ্যাত। শুধুমাত্র এক রাষ্ট্রের আইনে অপরাধ হলে সেটা বই সমর্পণযোগ্য অপরাধ হবে না, অর্থাৎ দ্বৈত অপরাধের নীতি অনুযায়ী অপরাধটি উভয় দেশের আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হতে হবে। এরকম ক্ষেত্রে বই সমর্পণ শুধুমাত্র আশ্রয়দানকারী রাষ্ট্রের ইচ্ছার উপর নির্ভরশীল। মামলা রি আর্টন, RE স্পেস ARTON, রে আর্টন, 1896। মিস্টার আর্টন একজন ফরাসি নাগরিক, তিনি ফ্রান্সে অ্যাকাউন্ট ডকুমেন্টস এর কিছু প্রতিসাধন করে ব্রিটেনে পালিয়ে যান। ফ্রান্স তখন ব্রিটেনের কাছে তার বই সমর্পণ দাবি করে। মিস্টার আর্টন যে অপরাধ করেছেন তার ফরাসি নাম হচ্ছে ফক্স, FAUX। বই সমর্পণ চাওয়ার পর ব্রিটেন এই শব্দটি ইংলিশ অনুবাদ করেন। অনুবাদের পর আর্টনে এর অপরাধের ব্রিটিশ নাম হয় ফরজারি, FORGERY, বা জালিয়াতি, এবং এটি ব্রিটিশ ও ফ্রান্সের আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হয়। বিদায় আদালত মিস্টার আর্টনকে বই সমর্পণ করার নির্দেশ দেয়। প্যারা, বই সমর্পণযোগ্য অপরাধের সংজ্ঞা অনুযায়ী দ্বৈত অপরাধের নীতি নির্ধারণে নিম্নলিখিত পদ্ধতি সমূহ দেখা দেয় দেখা দেখা হয়। 1, দণ্ডের নির্দিষ্ট কোনো মাস বা বছর উল্লেখ থাকতে হবে, যেমন অনধিক 1 বছরের কারাদণ্ড, এরকম উল্লেখ থাকলেই এটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এই দণ্ড দুই দেশের এখতিয়ারেই জুরিসডিকশন থাকতে হবে। 2, 1933 সালে মন্টেভিডিও ট্রিটি অনুযায়ী যে সকল অপরাধের জন্য 12 মাস বা 1 বছরের সাজা হতে পারে সেগুলি গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত হবে এবং এর জন্য বই সমর্পণ প্রযোজ্য হবে, এটিও দু দেশের এখতিয়ারের মধ্যে থাকতে হবে। 3, ব্রিটিশ রীতি অনুসারে কোন কোন অপরাধকে বই সমর্পণযোগ্য তথা গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে তার একটি তালিকা উল্লেখ করা হয়ে থাকে। 3, বই সমর্পণযোগ্য ব্যক্তির সংজ্ঞা, ডেফিনিশন অফ এক্সট্রাডিশন, এক্সট্রাডিটেবল পার্সন, যে ব্যক্তি কোনো বই সমর্পণযোগ্য অপরাধ করেছে সে ব্যক্তিকে বই সমর্পণযোগ্য ব্যক্তি বলা হয়। বই সমর্পণযোগ্য ব্যক্তির সংজ্ঞা কোনো কোনো চুক্তিতেও থাকতে পারে। আবার অনেক সময় বিদেশি রাষ্ট্র ন্যায় বিচার করবে কি না এ সন্দেহের ভিত্তিতে বিদেশে সংঘটিত অপরাধের জন্য নিজ নাগরিককে রাষ্ট্র বই সমর্পণ করে না। এক্ষেত্রে নিয়ম হচ্ছে রাষ্ট্র যদি কোনো ব্যক্তিকে বই সমর্পণ না করে তবে সে রাষ্ট্রকে রাষ্ট্রীয় দায়িত্বে তার বিচার করতে হবে। প্যারা, এটি ল্যাটিন আমেরিকার রীতি, এতে বলা হয় তুমি তোমার নাগরিককে বই সমর্পণ না করলে তুমি তার বিচার করো। প্যারা, এ সম্পর্কে 1933 সালের মন্টেভিডিও ট্রিটিতে আরো বলা হয়েছে যে নিজ দেশে নাগরিককে বই সমর্পণ না করার যে রীতি রয়েছে সেই নীতি অনুযায়ী নিজের দেশের আইন অনুযায়ী উক্ত নাগরিকের বিচার করতে হবে। 4, বিশেষত্ব নীতি, ডক্ট্রিন অফ স্পেশালিটি, স্পেশালিটি, SPECIALTY, যে বিশেষ অপরাধের জন্য বই সমর্পণ করা হয়েছে এখতিয়ার প্রয়োগকারী রাষ্ট্র শুধু সেই অপরাধের জন্য অপরাধীর বিচার করতে পারবে, অন্য কোন অপরাধের জন্য নয়। এই নীতি বিশেষত্ব নীতি বা ডক্ট্রিন অফ স্পেশালিটি নামে খ্যাত। প্যারা, সর্বজনীনভাবে এই নীতি স্বীকৃত হয়েছে যে ব্যক্তিকে বই সমর্পণ করা হয়েছে বা হবে এবং যে অপরাধের জন্য তাকে বই সমর্পণ করা হয়েছে বা হবে শুধুমাত্র সেই অপরাধের জন্য তার বিচার করা যাবে, অন্য কোনো অপরাধের বিচার করতে পারবে না। অন্য অপরাধের বিচার করতে হলে তাকে মুক্তি দেওয়ার পর করতে হবে। প্রাসঙ্গিক মামলা, মামলা US ভার্সাস রোচার, রোচার, RAUCHER, US বনাম রোচার, 1886। এই মামলায় আমেরিকা রোচারকে ব্রিটেনের নিকট হতে এই মর্মে ফেরত আনে যে তিনি আমেরিকার একটি জাহাজের একজন সহযোগী সার্ভেন্টকে হত্যা করে এসেছেন, কিন্তু পরবর্তীতে তাকে উক্ত হত্যার জন্য বিচার না করে জেনসেন, JANSEN নামক একজনকে গুরুতর আঘাত করার অভিযোগে বিচার করা হয়। আমেরিকা সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দেন যে একজন ব্যক্তিকে যখন বই সমর্পণ চুক্তির অধীনে আদালতের এখতিয়ারে আনা হয় তখন ওই ব্যক্তিকে শুধুমাত্র ওই নির্দিষ্ট অপরাধের জন্য বিচার করা যেতে পারে। এই প্রসঙ্গে আরো একটি মামলা, প্রাসঙ্গিক মামলা হচ্ছে মামলা দ্য গভর্নমেন্ট অফ গ্রিস ভার্সেস গভর্নমেন্ট গভর্নর অফ ব্রিক্সটন প্রিজন BRIXTON, গ্রিস সরকার বনাম গভর্নর ব্রিক্সটন কারাগার, গ্রিস ভার্সেস ইউকে 1971। একজন গ্রিক নাগরিককে কেন্দ্র করে এই মামলার উদ্ভব ঘটে। তিনি প্রতারণার দ্বারা বেনামে অনেক চুক্তি করেছেন এবং অনেক টাকা আত্মসাৎ করে ব্রিটেনে পালিয়ে যান। তার অনুপস্থিতিতে গ্রিসের আদালতে তার বিচার হয় এবং তাকে কয়েক বছরের সাজা দেওয়া হয়। গ্রিস তখন ব্রিটেনের কাছে তার বহিঃসমর্পণ দাবি করে। অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেন তিনি সামরিক সরকারের জান্তার বিরুদ্ধে মুক্তির সংগ্রামে জড়িত ছিলেন। এখন যদি ব্রিটেন তাকে গ্রিসে পাঠিয়ে দেয় তাহলে শুধু প্রতারণার জন্য তার বিচার করা হবে না, সামরিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য বিচার করা হবে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাই ব্রিটেন যেন তাকে গ্রিসে বহিঃসমর্পণ না করে সেজন্য ব্রিটেনকে অনুরোধ করে। তারা ব্রিটিশ হাইকোর্ট সিদ্ধান্তে বলেন বিশেষত্ব নীতি স্পেশালিটিস প্রিন্সিপাল অধীনে যখন একজন অভিযুক্তকে তার কৃত একাধিক অপরাধের মধ্যে যেকোনো একটি বিচারের জন্য তাকে দাবি করে তখন তারা শুধু ওই অপরাধেরই বিচার করতে পারবে, অন্যান্য অপরাধের জন্য নয়। গ্রিস একটি সভ্য দেশ, তারাও এই নীতি মেনে চলবে এবং তাকে শুধু প্রতারণার জন্যই বিচার করবে, রাষ্ট্রদ্রোহিতার জন্য নয়। এমন বিশ্বাস ব্রিটেনে রয়েছে এবং তাই বহিঃসমর্পণের সিদ্ধান্ত গৃহীত হয়। 5. আপাত প্রতীয়মান কেস প্রাইমা ফেসি কেস PRIMAFACIE। কোনো পলাতক ব্যক্তিকে সাধারণত দাবিদার রাষ্ট্রে সমর্পণ করা হয় না যতক্ষণ পর্যন্ত সমর্পণীয় রাষ্ট্রের কাছে তার বিরুদ্ধে প্রাথমিকভাবে একটি প্রমাণ তুলে ধরা না হয়। টেরাসোর TARASOR টেরাসোর এক্সট্রাডিশন কেস 1963। মামলায় অভিযুক্তের প্রাইমা ফেসি কেস প্রমাণ করতে না পারায় তাকে অভিযোগ হতে অব্যাহতি দেওয়া হয়, কারণ প্রাইমা ফেসি কেস হওয়ার জন্য প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ ছিল না। যে সকল ক্ষেত্রে বহিঃসমর্পণ গ্রহণযোগ্য নয়, সামরিক অপরাধ, রাজনৈতিক অপরাধ এবং ধর্মীয় অপরাধ সমূহ সাধারণত বহিঃসমর্পণযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয় না, কিন্তু সন্ত্রাসবাদী এই নীতির আওতাভুক্ত বলে গণ্য করা হয় না। বর্তমানে সন্ত্রাসবাদকে রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য করা হয় না, এটি বহিঃসমর্পণযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। ব্রিটেন ও আমেরিকার মধ্যে 1986 সালে বহিঃসমর্পণ সংক্রান্ত যে দ্বিপাক্ষিক চুক্তি হয় তাতে বলা হয় যে সন্ত্রাস একটি ফৌজদারি অপরাধ, রাজনৈতিক অপরাধ নয়। রাজনৈতিক অপরাধ নির্ধারণের উপায়, রাজনৈতিক অপরাধ বহিঃসমর্পণযোগ্য অপরাধ নয়, কিন্তু কোন রাজনৈতিক অপরাধ তা কিন্তু কোনটি রাজনৈতিক অপরাধ তা নির্ধারণের কোন সুনির্দিষ্ট পন্থা নেই, কারণ একটি মাত্র রাজনৈতিক অপরাধের সঙ্গে অনেকগুলো ঘটনা জড়িত থাকে। অপরাধের উদ্দেশ্য, পরিধি ইত্যাদি বিচার করে কোনটি রাজনৈতিক অপরাধ সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়। প্যারা রাজনৈতিক অপরাধ নির্ধারণে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে থাকে। অপরাধী যে দেশে পালিয়ে যায় ওই দেশের বিচার বিভাগ বা উচ্চ আদালতে সিদ্ধান্ত নিবেন অপরাধটি রাজনৈতিক না অরাজনৈতিক। নিম্নলিখিত মামলাগুলোতে বিভিন্ন রাজনৈতিক অপরাধকে মানদণ্ড হিসেবে দেখানো হয়েছে। মামলা রিকেশিয়ানো RESPECIONI কেজ রেকেস্টিওনি মামলা সুইজারল্যান্ড ভার্সাস ইউকে 1891। এই মামলায় ক্যাস্টিয়ানো একজন সুইজারল্যান্ডের নাগরিক। সুইজারল্যান্ডের রাজনৈতিক দুর্যোগের সময় ক্যাস্টিয়ানো একজন মিউনিসিপ্যাল কাউন্সিলরকে হত্যা করে ইংল্যান্ডে পালিয়ে যায়। অতঃপর সুইজারল্যান্ড ইংল্যান্ডের কাছে মিস্টার ক্যাস্টিয়ানোকে বহিঃসমর্পণে দাবি উত্থাপন করে। ক্যাস্টিয়ানো যুক্তি প্রদর্শন করে যে সে রাজনৈতিক অপরাধ করেছে, তাই ব্রিটেন তাকে বহিঃসমর্পণ করতে পারবে না। বিষয়টি চূড়ান্ত ভাবে নিষ্পত্তির জন্য তখন ইংল্যান্ডের কুইন্স বেঞ্চে প্রেরণ করা হয়। তারা বিষয়টি পর্যালোচনার পর ইংল্যান্ডের কুইন্স বেঞ্চ সিদ্ধান্ত দেন যেহেতু রাজনৈতিক গোলযোগে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, সেহেতু ক্যাস্টিয়ানো কর্তৃক সংঘটিত অপরাধটি রাজনৈতিক প্রকৃতির, সুতরাং ইংল্যান্ড মিস্টার ক্যাস্টিয়ানোকে সুইজারল্যান্ডে বহিঃসমর্পণ করতে বাধ্য হয়। তারা অরাজকতায় বিশ্বাসী কোনো দল যদি দেশের প্রচলিত আইনে ধ্বংস করার উদ্দেশ্যে কোনো অপরাধ কার্য সংগঠন করে তাহলে সেটা রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য হবে না। এক্ষেত্রে প্রাসঙ্গিক মামলা মামলা রি মনিয়ার কেজ RESMEUNIER রে মিউনিয়ার মামলা ফ্রান্স ভার্সাস ইউকে QBD 1894। মিস্টার মিউনিয়ার একজন ফরাসি নাগরিক, তিনি একজন নৈরাজ্যবাদী ছিলেন। তিনি মনে করতেন রাষ্ট্র বলতে কিছু নেই, সরকার বলতে কিছু নেই, এই প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার ছিলেন, এই প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকারক ছিলেন তিনি। রাষ্ট্রকে ধ্বংস করার অভিপ্রায়ে তিনি বিভিন্ন স্থানে বোমা ফেলতেন। তিনি সেনা ছাউনিতে 2টি বোমা বিস্ফোরণ করে ইংল্যান্ডে পালিয়ে যান। ফ্রান্স তখন ইংল্যান্ডের কাছে তার বহিষ্কারের দাবি করে। মিউনিয়ার তখন যুক্তি দেখালো যে তার অপরাধটি রাজনৈতিক অপরাধ, তাই ইংল্যান্ড তাকে বহিষ্কার করতে পারবেন না। তেরা, আদালত রায় দেয় যে মিস্টার মিউনিয়ার একজন নৈরাজ্যবাদী সন্ত্রাসবাদী, নৈরাজ্যবাদ ও সন্ত্রাসবাদ বিশ্বের সকল সরকার ও রাষ্ট্র শত্রু। মিস্টার মিউনিয়ার একজন সন্ত্রাসবাদী ও ফৌজদারি অপরাধী। সন্ত্রাস কখনো রাজনৈতিক অপরাধ হতে পারে না। রাজনৈতিক অপরাধ হতে হলে 2 বা ততোধিক পক্ষের অস্তিত্ব থাকতে হবে এবং নিজ পছন্দ বা অভিপ্রায় অনুযায়ী প্রত্যেক পক্ষকেই একটি নতুন সরকার গঠনের প্রচেষ্টা চালাতে হবে। এখানে যেহেতু 2 পক্ষের উপস্থিতি নেই, তাই এটি রাজনৈতিক অপরাধ নয়, এটি একটি সন্ত্রাসবাদী কার্যকলাপ, তাই ইংল্যান্ড মিস্টার মিউনিয়ারকে ফ্রান্সে বহিঃসমর্পণ করতে বাধ্য। মামলা এক্সপার্টে কোলজিনস্কি, EXSPARTE KOLCZYNSKI কোলজিনস্কি মামলা। পোল্যান্ড ভার্সেস UK 1955। মিস্টার কোলজেনস্কি ছিলেন পোল্যান্ডের নাগরিক। মিস্টার কোলজেনস্কি KOLCZYNSKI ছিলেন পোল্যান্ডের নাগরিক। তিনি পোল্যান্ডের একটি জাহাজের নাবিক ছিলেন। তিনি এবং অপর কয়েকজন নাবিক জাহাজের ক্যাপ্টেনের বিরুদ্ধে বিদ্রোহ করে একটি ট্রলার করে ব্রিটেনে পালিয়ে যান এবং ব্রিটেনে আশ্রয় যান। উন্মুক্ত সাগরে কোনো অপরাধ হলে পোল্যান্ডের জাহাজের নাবিকদের বিচারের এখতিয়ার কেবলমাত্র পোল্যান্ডেরই রয়েছে। এই যুক্তিতে পোল্যান্ড তার নাবিকদেরকে ফেরত চায়। তখন কোলজিনস্কি বলেন যে তারা কেবলমাত্র জাহাজের নাবিকদের বিরুদ্ধে বিদ্রোহ করেনি, জাহাজের কিছু কমিউনিস্ট ছিল যারা সবসময় তাদের কর্মকাণ্ড ও কথাবার্তার প্রতি লক্ষ্য রাখত, তাই তারা সমাজতন্ত্রের হাত থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক দেশে ব্রিটেনে মুক্তভাবে বসবাস করার জন্য পালিয়ে এসেছেন। তাই যদি বহিঃসমর্পণ করা হয় শুধু নাবিকদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য নয়, বরং কমিউনিস্টদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য তাদেরকে বিচার করা হবে। তাই কোলজিনস্কি ব্রিটেনকে অনুরোধ জানায় যেন তাদেরকে পোল্যান্ডে ফিরিয়ে না দেওয়া হয়। আদালত বিষয়টি পর্যালোচনার পর সমাজতন্ত্রের হাত থেকে মুক্ত হওয়ার জন্য কোলজিনস্কি ও তার সহযোগীগণ কর্তৃক সংঘটিত অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য করেন এবং নির্দেশ দেন যে ব্রিটেন তাদেরকে ফেরত দিতে বাধ্য নয়। মামলা আবু দাউদ কেস ABUDAUD আবু দাউদ মামলা 1977। 1976 সালে যখন মিউনিক অলিম্পিক গেমস হচ্ছিল, প্যালেস্টিনিয়ান নাগরিক আবু দাউদ ইসরায়েলি অ্যাথলেটদের বোমা নিক্ষেপ করে হত্যা করে। এরপর আবু দাউদ ফ্রান্সে পালিয়ে গিয়ে বসবাস করতে শুরু করলে ফ্রান্সের গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করে। আবু দাউদের গ্রেফতারের খবর প্রকাশিত হওয়ার পর জার্মানি ও ইসরায়েল উভয়ই আবু দাউদের বহিঃসমর্পণ দাবি করে। জার্মানি বহিঃসমর্পণ দাবি করে এই যুক্তিতে যে অপরাধটি তার দেশের এখতিয়ারে সংঘটিত হয়েছে, অপরদিকে ইসরায়েল দাবি করে এই যুক্তিতে যে তার দেশের নাগরিককে হত্যা করা হয়েছে। প্যারা, ফরাসি আদালত রায় দেয় যে জার্মানি কিংবা ইসরায়েল কারোরই আবু দাউদের বহিঃসমর্পণ চাওয়ার অধিকার নেই। আদালত আবু দাউদকে জার্মানির কাছে দেয়নি কারণ জার্মানি বহিঃসমর্পণের জন্য যথাযথ মাধ্যমে তাদের দাবি জানায়নি, আর ইসরায়েলে যেহেতু অপরাধটি সংঘটিত হয়নি তাই তারাও বহিঃসমর্পণের দাবি বহিঃসমর্পণের অধিকারী নাই। আদালত আবু দাউদকে ফ্রান্সে না রেখে বহিষ্কার করে আলজেরিয়াতে প্রেরণ করে। সেখানে আবু দাউদকে বিরোচিত সংবর্ধনা দেওয়া হয়। মামলা রকারবি কেজ LOCKERBIE লকারবি মামলা, লিবিয়া ভার্সেস UK অ্যান্ড USA ICJ 1992। 1988 সালে প্যান অ্যাম ফ্লাইটের 103 একটি বিমান নিউ ইয়র্ক থেকে লন্ডন হয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে রওনা হয়। ইতিমধ্যে স্কটল্যান্ডের ছোট্ট শহর লকারবির আকাশ সীমায় বোয়িং 747 মডেলের এই বিমানটির লাগেজ কম্পার্টমেন্টে একটি বিস্ফোরণে বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানের সকল ক্রু এবং 259 জন যাত্রী সকলেই নিহত হন। শুধু তাই নয়, ধ্বংসপ্রাপ্ত বিমানের বিভিন্ন অংশের পতনের ফলে লকারবির 11 জন অধিবাসী নিহত হন। প্যারা, ব্যাপক ভিত্তিক তদন্তে দেখা যায় যে এই বিস্ফোরণ ছিল একটি নাশকতামূলক কাজ এবং লিবিয়ার গোয়েন্দা বিভাগের 2 জন কর্মকর্তা এর সাথে জড়িত। এদের একজন হলো আব্দুল বাসিত আল মাগরাহি 48 এবং অপরজন আল আমিন খলিফ ফাহিমা 44। 1991 সালে 14 নভেম্বর তাদের নামে ওয়ারেন্ট জারি হয়। লন্ডন ওয়াশিংটন এই দুই অপরাধীকে বহিষ্কারের জন্য লিবিয়াকে চাপ প্রয়োগ করে, লিবিয়াতে অস্বীকৃতি জ্ঞাপন করে এবং দাবি করে যে তার নাগরিকদের নির্দোষ। এমনই এক পর্যায়ে 1992 সালে লিবিয়া ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে এই বলে মামলা করে যে এই দুটি রাষ্ট্র 1971 সালের মন্ট্রিয়াল কনভেনশনকে পাশ করিয়ে একটি আন্তর্জাতিক আইনের অধিভুক্ত বিষয়কে রাষ্ট্রীয় আইনের অধীনে নেওয়ার চেষ্টা করছে এবং লিবিয়ার উপর বল প্রয়োগ করছে। অপরদিকে উক্ত রাষ্ট্রদ্বয় আন্তর্জাতিক আদালতের এখতিয়ার নিয়েই প্রশ্ন তোলে। যদিও আদালত মত প্রকাশ করে যে তার এখতিয়ার আছে, তথাপি বিষয়টি আদালতমুখী করা যায়নি। অভিযুক্ত 2 জন নাগরিককে হস্তান্তর করার জন্য জাতিসংঘের পরপর 2টি সিদ্ধান্তকেও যখন লিবিয়া গুরুত্ব দেয়নি, তখন 1992 সালে লিবিয়ার উপর জাতিসংঘ অপরাধ আরোপ করে। পরবর্তীতে আরো 5 বছর আলাপ আলোচনা চলার পর সিদ্ধান্ত গৃহীত হয় যে স্কটিশ আইনে বিচার হলেও বিচার কার্য পরিচালিত হবে একটি নিরপেক্ষ স্থানে। অবশেষে 1999 সালের মার্চে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি ঘোষণা করেন যে লিবিয়া অভিযুক্ত 2 জনকে হস্তান্তর করবে। এপ্রিল 2000-এ বিচার কার্য শুরু হয়। নেদারল্যান্ডের যে স্থানটিতে বিচার কার্য পরিচালিত হয়, বিচারকালীন সময়ের জন্য তাকে স্কটিশ ভূখণ্ড বলে ঘোষণা করা হয়। 31 জানুয়ারি 2001 তারিখে 3 জন বিচারপতি সমন্বয়ে গঠিত আদালত লকারবি মামলার রায় প্রদান করেন। এতে মাগরাহিকে হত্যার অভিযোগ অভিযুক্ত করে 20 বছরের কারাদণ্ড দিয়ে স্কটিশ কারাগারে প্রেরণ করা হয়, আর অপর অভিযুক্ত আল আমিন ফাহিমা নির্দোষ প্রমাণিত হওয়ায় মুক্তি পায়। সে লিবিয়ায় ফিরে এলে তাকে বিরোচিত সংবর্ধনা দেওয়া হয়। মনে রাখা প্রয়োজন যে পরিবর্তিত বিশ্বের রাজনৈতিক অপরাধের সঙ্গে সংকীর্ণ হয়ে পড়েছে। বর্তমানে সন্ত্রাসবাদ, বিশেষ করে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ যেমন রাজনৈতিক অপরাধের অপরাধের তালিকা অন্তর্ভুক্ত নয়, তেমনি রাজনৈতিক ব্যক্তিত্ব বিশেষ করে রাষ্ট্রনায়কদের হত্যাও রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য করা হয় না। যে ব্যাপারে 1988 সালে স্বাক্ষরিত ইতালি ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহিঃসমর্পণ চুক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই চুক্তিতে স্পষ্ট করে বলা হয় যে রাজনৈতিক হত্যা ও জঘন্যতম অপরাধ এবং তাই এই অপরাধ বহিঃসমর্পণ যোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আসামি মেজর বদরুল হুদাকে থাইল্যান্ড থেকে বহিঃসমর্পণের জন্য বাংলাদেশ দাবি জানালে মেজর হুদার আইনজীবী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে রাজনৈতিক চিহ্নিত করে বহিঃসমর্পণের বিরুদ্ধে যুক্তি দেখান। থাইল্যান্ডের আদালত অবশ্য হত্যাকে রাজনৈতিক কর্ম হিসেবে স্বীকৃতি না দিয়ে তাকে বিচারের জন্য বাংলাদেশে বহিঃসমর্পণ করে। চ্যাপ্টার 12 কমপ্লিট, পৃষ্ঠা 138 সমাপ্ত।